জন্ম তোমার কখন কোথায় সে তো বড় নয়, কর্ম তোমায় কোথা নিয়ে যায় সেই পরিচয়। জন্ম তোমার কখন কোথায় সে তো বড় নয়, কর্ম তোমায় কোথা নিয়ে যায় সেই পরিচয়। তুমি তোমার ধ্যানে ধর্মে, তুমি তোমার জ্ঞানে কর্মে, সব জাতপাত শ্রেণী বর্ণে করো মানুষের কল্যাণ। মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, আ যাদের কিছুই নাই তারাও তোমার ভাই, তারাও তোমার বোন, তোমারই আপনজন। বঞ্চিত অসহায় তোমারই প্রতীক্ষায়, তারাও মেটাতে চায় জীবনের প্রয়োজন। তুমি তাদের পাশে দাঁড়িয়ে সমব্যথার হাত বাড়িয়ে, সব বাধার সীমা ছাড়িয়ে দাও তাদের পরিত্রাণ। মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, কত নিরন্ন মুখ, ব্যথা ভরা কত বুক, জলে ভেজা কত চোখ, চেয়ে থাকে অবিরাম। কত জীবনের ভার, বয়ে চলে হাহাকার, তারাও বেঁচে থাকার করে যায় সংগ্রাম। তুমি সকল দ্বিধা পেরিয়ে যাও তাদের মাঝে হারিয়ে, বৈষম্যের কাঁটা মারিয়ে গাও সাম্যের জয়গান। মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, আজ কত নির্ঘুম নিপীড়িত মজলুম, মুক্তির পিপাসায় ফিরে চায় অধিকার। কত বেদনার রাত, কত না অশ্রুপাত, আসে যদি কোন ভোর তাতে কি বা ক্ষতিকার। তুমি তাদের হাতে রেখে হাত প্রতিবাদের অনুসুপ্রভাত, ঘন আধার ঘেরা কালো রাত কেটে ছড়াও আলোর বান। মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান, মানবতা মহিয়ান।